নিস্তব্ধ নিথর কালো রাত্রির অবসান ঘোষণা করে যায় দূর মিনারে মুয়াজ্জিনের সুললিত কণ্ঠস্বর। সারা সৃষ্টি জগৎ পরম করুণাময়ের স্তুতিবাদে হয়ে ওঠে মুখরিত। হে মানব, যায় নামাজে চোখের পানি বিসর্জন দিয়ে তুমিও প্রকাশ করো হৃদয়ের সকল আকুতি। সকাল হলো শোন রে আজান, ওঠ রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি। সকাল হলো শোন রে আজান, ওঠ রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি। ওযু করে ফেল রে ধুয়ে নিশি রাতের গ্লানি, সেজদা করে যাই নামাজে, ফেল রে চোখের পানি, সেজদা করে যাই নামাজে, ফেল রে চোখের পানি। আল্লাহর নামে সারা দিনের কাজ হবে না ভারী, কাজ হবে না ভারী। সকাল হলো শোন রে আজান, ওঠ রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি। সকাল হলো শোন রে আজান, ওঠ রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি। সালাত পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতু, ফুল ফসলে ভরে উঠুক সকল চাষির ভুই, ফুল ফসলে ভরে উঠুক সকল চাষির ভুই। সকল লোকের মুখে হোক আল্লাহর নাম জারি, আল্লাহর নাম জারি। সকাল হলো শোন রে আজান, ওঠ রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি। সকাল হলো শোন রে আজান, ওঠ রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি। ছেলে মেয়ে সংসার ভার সুপে দে আল্লাহ রে, আল্লাহর দয়া ভিক্ষা কর বারে বারে, আল্লাহর দয়া ভিক্ষা কর বারে বারে। তোর হেসে দিশি প্রভাত হবে, তোর হেসে দিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি, সুখে দিবি পাড়ি। সকাল হলো শোন রে আজান, ওঠ রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি। সকাল হলো শোন রে আজান, ওঠ রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি। সকাল হলো শোন রে আজান, ওঠ রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি, ভুলে দুনিয়াদারি।